اللهم صل على اصلاح. ভালো মন্দ অদৃষ্ট আল্লাহর পক্ষ থেকে হয়, কণ্ঠ বসে গেছে বাবা তুমি দেখো না, হয়তো আল্লাহ তালার কোন মঙ্গল নিহিত আছে। এই কোন মানুষ চিরদিনের জন্য আসে না, আসার যাওয়া এটা দুনিয়ার নীতি। আর একটা কথা, হসকাপিলা অনেকে হসকাপিলার ব্যবসা করছে, এটা একটা ব্যবসা। সুতরাং আমার কোন মুদিন যদি হতে যাইতে চান, সে আমার নিয়োগকৃত প্রতিনিধির মাধ্যমে যাইতে হবে, তাতে সুযোগ সুবিধা হয়, অসুবিধা হইলে যাতে আমি তাকে ধরতে পারি। এই জন্য আমার সঙ্গে যোগাযোগ ছাড়া কেউ নিকা বসবেন না। নিকা বসা বুঝছেন? সহজ কথা, পরে বসতে কাম হবে না। বর্তমানে হসকাপিলা একটা ব্যবসা খুঁজে রয়েছে মানুষ। সুতরাং আমি বুঝব কোথায় গেলে সহজ হবে, কার সাথে গেলে ভালো হবে, এটা আমরা পরামর্শ করিয়া সিদ্ধান্ত দিয়া আমাদের পক্ষ থেকে একজন লোক সিলেক্টেড করে দেব। তার সাথে ইনশাআল্লাহ তার সাথে করা যাবে। যে মানবেন না সে ঠকবেন, আর তাকে সিলেকশন করব সে যদি ঠকায় তাহলে ইচ্ছা করলে আমি তাকে আঘাত করতে পারবো, শক্তি দিতে পারবো। কিন্তু নিজে নিজে যদি ঠকেন তাহলে তো কিছু করার নাই। আমি আর মুসলমানই করবো না, আমায় ক্ষমা কর, আমি জাহান্নামের আসামি, বীর আসামি, বৈধ আসামি। মনে করবেন না যে আমার ফিরে বুঝি আমারে বার করিয়ে দেবে, হাসনের দিন ফিরেরও খবর থাকবে না। আমি আর তা ভগবানি করব না, আমার ক্ষমা করুন, আমি খবর পড়ে যাচ্ছি, সংকল্প করো পাপ কাঁদে না, ডাক কাঁদে ইলাহা, অল্পের পরে ইল্লাল্লাহ,